বন্দী সাইদি আর শক্তিশালী, লাখো লাখো মানুষের প্রেরণা। আটকাতে পারে না কারার শিকল, হৃদয়ে লালন করা চেতনা, চেতনা হৃদয়ে লালন করা চেতনা, চেতনা হৃদয়ে লালন করা চেতনা। বন্দী সাইদি আর শক্তিশালী, লাখো লাখো মানুষের প্রেরণা। আটকাতে পারে না কারার শিকল, হৃদয়ে লালন করা চেতনা, চেতনা হৃদয়ে লালন করা চেতনা, চেতনা হৃদয়ে লালন করা চেতনা। মিথ্যার দেশাতি ছড়াস কেন মানুষের কাছে তারা ফুল? সবার মনে আছে দৃঢ় বিশ্বাস, নড়বে না কবু এক চুল। মিথ্যার বেশাতি ছড়াস কেন মানুষের কাছে তারা ফুল? সবার মনে আছে দৃঢ় বিশ্বাস, নড়বে না কবু এক চুল। মানুষের ভালোবাসা পেয়েছে তারা, মানুষের ভালোবাসা পেয়েছে তারা। তোদেরকে কেউ ভালোবাসে না চেতনা, হৃদয়ে লালন করা চেতনা, চেতনা হৃদয়ে লালন করা চেতনা। বিবেক বলে দেবে যা, আমরা করে যাব তা। বিবেক বলে দেবে যা, আমরা করে যাব তা। ফাঁসির ওই মঞ্চে গেছে যারা, তারাই তো যুগে যুগে প্রেরণা। ক্ষমতায় তবু ভয়ে থাকিস কেন, হৃদয়ে বিধে নাকি শূল? আমাদের সাথে আছে মহান মালিক, তিনি তো শক্তির মূল। ক্ষমতায় তবু ভয়ে থাকিস কেন, হৃদয়ে বিধে নাকি শূল? আমাদের সাথে আছে মহান মালিক, তিনি তো শক্তির মূল। আল্লাহর ভালোবাসা পেয়েছে তারা, আল্লাহর ভালোবাসা পেয়েছে তারা। কারার শিকলে যায় আসে না চেতনা, হৃদয়ে লালন করা চেতনা, চেতনা হৃদয়ে লালন করা চেতনা। বন্দী সাইদি আর শক্তিশালী, লাখো লাখো মানুষের প্রেরণা। আটকাতে পারে না কারার শিকল, হৃদয়ে লালন করা চেতনা, চেতনা হৃদয়ে লালন করা চেতনা, চেতনা চেতনা, হৃদয়ে লালন করা চেতনা।